première, enak dong. Thank you.

রঙে আইন হাঁপি চুকি আকে হাংরি ককার সামন্দি সে কটি নেই তো নং পেকে রি কাটুং মূল সেন চুরিং I want. tresno cerita sing wis kadung riko acurno aman suna kendung lontor welas isun iki aku riko Dek harap.